আপনার সামনে ভক্তি করলে আপনি বুঝবেন এটা অন্যরকম, বুঝা যায় কিনা? আল্লাহ আল্লাহ হেফাজত করুন। কিন্তু কেউ যদি মুনাফিক হয় তাহলে কি করা যায়? মুনাফিক আচরণ মজুদ অনেকের। যারা পৃথিবীতে নরম নম্রতার সাথে চলাফেরা করে, এরপরে জাহেল্লা তাদের সাথে কথা বললে তারা শান্তি বলে, তারা বলে শান্তি, তার মানে কোনটা? তাদের সাথে ভালো আচরণ করে, জাহেলির আচরণের জবাব জাহেলি তারা দেয় না, এমন ভাবে কথা বলে যেন সে বুঝতে পারে আর সে মানে শান্তিতে থাকে। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে, জাহেলদের আচরণ বড় মুশকিল। তো এদিকে আমাদেরকে সচেতন হওয়া দরকার। যদি আপনি রাগ করলেই বুঝবেন না আমার ইজ্জত পেয়ে গেলেন, যখন কথা বলেন এমন কথা বলবেন যেটা মানে আসার ছিল সেটা আসবেই না, ঠিক না? আচ্ছা বলেন তো, মানুষকে পয়সা দিয়ে কিনা যায়? পয়সা কি, আচরণ হলো আসল। ভালো আচরণ, মানুষ আপনার থেকে ভালো কিছু পেল, এইটা তার ভিতরে থাকবে। তবে কেউ যদি স্বার্থপর হয় সেটা আরেক কথা। ওই যে আগে বললাম, কিছু মানুষ হচ্ছে ধুমুকি, ধুমুকি আছে। আপনার কাছে গেলে আপনার বন্ধু, ওর কাছে গেলে ওর বন্ধু, দুজনের কাছে লাগিয়ে দেয়, এটা কি হলো? চুরকুট। লা ইয়াদখুলুল জান্নাহ কাত্তা, ওটা আল্লাহ হেফাজত করুন, এদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। আচ্ছা, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এরপরে আয়াত, এই দুইটা কোন গেল? চলাফেরা করে কি নরম ভাবে, জাহেলদের সাথে ভালো আচরণ করে ওদের অনিষ্ট থেকে বাঁচার জন্য। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাতান ওয়া কিয়ামা, যারা তাদের রবের উদ্দেশ্যে সেজদা করে করে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল রাত্রিকালীন সালাত পড়ে, দাঁড়ানো অবস্থায় আল্লাহর ইবাদত করে আর সেজদা করে করে ইবাদত করে আর রাত্রি যাপন করে। আমাদের তো সারা রাত্রি শুধু নব আর না হয়, বর্তমানে এখন মানুষ ঘুমায় লেইটে, কারো যদি ডিউটি নাও থাকে কয়টায় ঘুমান? ডিউটি শেষ সেন্টারে আসলে সময় নষ্ট হয়ে যায়, তাই না? ওখানে বসে থাকে, কি অবস্থা? কয়টায় ঘুমান না? বারোটার আগে ঘুম হয় না, তো আর সেন্টারে আসো না কেন, একটু প্রণাম করতে আসো না কেন, ঠিক না? বুঝবে না, আল্লাহ হেফাজত করুন, সময়টা কাজে লাগাবেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাতান ওয়া কিয়ামা, আল্লাহ পাক যারা ভালো লোক তাদের ব্যাপারে অন্য আয়াতে বলেছেন, كانوا قليلا من الليل ما يهجعون وبالاسحار هم يستغفرون انهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالاسحار هم يستغفرون جرا متقين ولا جنات যাবে ঝর্ণা দ্বারা থাকবে অবস্থান করবে ان المتقين في جنات وعيون اخذين ما اتاهم ربهم আল্লাহ পাক তাদেরকে যা কিছু দিয়েছেন সেগুলো নিয়ে তারা জান্নাতে অবস্থান করবে যারা মুত্তাকিন। কেন? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, কারণ এর পূর্বে তারা সৎকর্মশীল ছিল, দুনিয়াতে ভালো কাজ করত, সুন্দর কাজ করত, ভালো কাজ করত। আর কি করত? কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতে খুব কম ঘুমাত। আচ্ছা, কম ঘুমাত কেন? ইবাদত করে করে। বর্তমান আমাদের মতো না, সারা রাত শুধু ওই মোবাইল টিভি নষ্ট করে দিল, এরকম না। কেন? কালিলাম মিনাল লাইল মা ইয়াহজাউন, আর কি করত? ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর সেহারির সময় ইস্তিগফার পাঠ করত, আল্লাহর কাছে ক্ষমা চাইত। এই জন্য তারা গেছে কোথায়? জান্নাতে। কেন? কালিলাম মিনাল লাইল মা ইয়াহজাউন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আচ্ছা, والذين يبيتون لربهم سجدا وقياما, এখানে আসছে আরেকটা দোয়া তারা করে আল্লাহর কাছে বলে, রাত্রি বোঝা গেল, রাত্রিই বলে তাহাজ্জুদের সালাত পড়ে করে দোয়া করে, তাই না? অথবা তাহাজ্জুদ সালাত নাই না পড়া অবস্থায় দোয়া করে,